السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্স আমাদের পূর্ববর্তী দর্সের সিলসিলা, সেটা হচ্ছে কোরআনের প্রতি আদব। কোরআন যখন আপনি স্পর্শ করবেন তার প্রতি কি কোনো আদব আছে? কোরআন স্পর্শ করবেন তার জন্য কি উযু জরুরি? এই ব্যাপারে ওলামাদের ইখতিলাফ বা মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে উযু অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, এমন স্পষ্ট দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলোর উদ্দেশ্য হল এমন নাপাক যে কাফের সে কোরআন স্পর্শ করতে পারবে না। তার মানে তুমি কোন কাফেরকে কোরআন দেবে না যাতে সে স্পর্শ করে। কোরআনের অনুবাদ দেওয়া যাবে না? যাবে না, অনুবাদ দেওয়া যাবে, অনুবাদ পড়ুক। কিন্তু যেটাকে মুসহাব বলছে, যেটাকে কোরআন বলছে, খাঁটি কোরআন। আর আপনারা এটাও মনে রাখবেন যে কোরআনের ভিতরেও অনেক কিছু আছে যেগুলো কোরআন নয়, ঠিক না? বল, হ্যাঁ, ভূমিকা, মানে যে যারা ছাপিস তাদের কথা আছে, শেষের দিকে কোরআন খতমের দোয়া থাকে, সেটাও কোরআন না। আবার কোন কোন কোরআনে তাবিজ নকশা তৈরি করা থাকে, কোরআনি তাবিজ, এগুলো কি কোরআন? কিন্তু অনেক মানুষ আছে যারা আন্দাজে অনুমানে মনে করে যে এই জিলদের, দুই জিলদের মাঝখানে এটা হচ্ছে কি, সবটাই হচ্ছে কোরআন। এটা অনেক মানুষ, অনেক জাহেল মানুষ মনে করে, কিন্তু তা ঠিক না। যাই হোক, তো অনুবাদ কাফেরকে দিতে পারেন, স্পর্শ করতে পারে। মূল কোরআন কোন কাফের স্পর্শ করতে পারে না, এটা বলছেন কারা? যারা বলছেন যে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। আর যারা বলছেন পাক পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে, তারা বলছেন পাক পবিত্র অবস্থা মানেই হচ্ছে উজু অবস্থা, উজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এই দুটো মত আছে। মহান আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তাকে পূত পবিত্র ছাড়া কেউ স্পর্শ করে না। এই পূত পবিত্র মানে কি? পবিত্র বলতে মানুষ না, পবিত্র বলতে ফেরেশতা। আপনি জানেন কোরআন আসলে ছিল কোথায়? লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজে কোরআন মাত্র ফেরেশতারা স্পর্শ করেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে পবিত্র ছাড়া কেউ স্পর্শ করে না, তার মানে কি, ফেরেশতারা ছাড়া আর কেউ স্পর্শ করেন না। আর যারা বলছে যে না, এর মানে হচ্ছে যে অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারবে না, মানুষও স্পর্শ করতে পারবে না, এ নিয়ে মতভেদ রয়েছে যেমন বললাম। তবুও অন্যান্য দলিল, একটা হাদিস আছে যেমন লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহির, পবিত্র ছাড়া যেন কেউ কোরআন স্পর্শ না করে, তার মানে উযু ছাড়া স্পর্শ করা যাবে না। ওরা বলছে না, এটা মানে হচ্ছে তাহের পবিত্র মানে মুসলিম ছাড়া, যেহেতু ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র, তাদেরকে কোরআন ছুঁতে দেওয়া হবে না, মুসলিমরা ছোবে, আর মুসলিমরা অপবিত্র থাকলেও ছুঁতে পারবে, ওরা বলছে আর কি। মুসাব বিন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য মুসহাব ধারণ করতাম, মুসাব ধরতাম। তখন তো বড় বড় মুসাব হতো, তাই না? বড় বড় কোরআন হতো লেখা, বুঝতেই পাচ্ছেন বর্তমান যুগের মতো ছোট ছোট লেখা বা এরকম কাগজের রাতে উন্নতি ছিল না। একদা আমি চুলকালাম, চুলকালাম মানে শরীর চুলকালাম, তা দেখে সাদ বললেন, সম্ভবত তুমি তোমার প্রস্রাব দ্বার স্পর্শ করলে, তুমি তোমার পেশাবের রাস্তা স্পর্শ করলে, পেশাবের রাস্তা স্পর্শ করলে উজু ভাঙ্গে। একথা শুনেছেন আপনারা দেশে? শুনেছিলেন দেশে? দেশে দেশে শুনেননি, দেশে শুনবেন না, কারণ মজাবে নেই। এটা এখানে এসে শুনবেন যে পেশাব সরাসরি যদি কাপড়ের ওপর ছাড়া, সরাসরি যদি পেশাবের রাস্তায় স্পর্শ হয়ে যায় তাহলে কি হবে, উজু ভেঙে যাবে। তো উনি বলছেন যে তুমি তোমার পেশাব দ্বারে স্পর্শ করলে, আমি বললাম হ্যাঁ, তিনি বললেন তুমি ওঠো এবং উজু করে এসো, ওঠো এবং উজু করে এসো। অতঃপর আমি উঠে উজু করে এলাম, কেন, যেহেতু কোরআন ধরে আছে। তাহলে এখান থেকেও সাহাবাদের এই ব্যাপারের এই ঘটনা থেকে বোঝা যায় যে কোরআন ধরার জন্য কি করতে হবে, উজু করতে হবে। আমরা বলি মতভেদ আছে, ঠিকই আছে, অতএব উজু করেই কোরআন স্পর্শ করাই হচ্ছে উত্তম। আপনি মতভেদে যাবেন না, আপনি উজু ছাড়া যদি কোনো সময়ে প্রয়োজন পড়ে ধরতে হয় আলাদা কথা, তবুও চেষ্টা করবেন সরাসরি ধরবেন, ধরবেন না সরাসরি ধরবেন না, আমাকে একটা কোরআন দেন, সরাসরি না ধরে আপনি বিভিন্ন রকম ভাবে ধরতে পারেন। যেমন আমি বলি, মনে করুন এই হচ্ছে কোরআন, এটা হচ্ছে কোরআন, যদি আপনার উজু না থাকে আর ধরা জরুরি হয় আপনি ধরেন, কিন্তু মতভেদ থেকে দূরে থাকার জন্য আপনি কোরআন স্পর্শ করবেন না। আর যদি একান্ত ধরতে হয় তাহলে আপনি এইভাবে ধরুন, এই যে কাপড় দিয়ে এইভাবে এইভাবে আপনি ধরতে পারবেন, কাপড় দিয়ে কিংবা আপনার হাতে কোনো কভার দিয়ে কোরআন আপনি ধরতে পারবেন। মহিলারা অনেক সময় দেখবেন বাড়িতে যখন ঝাড় ঝাড়ু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিশেষ করে পাড়াগ্রামের মেয়েরা, কোরআন তাকে তোলা থাকে। এবার মনে করুন বাড়ি পরিষ্কার করছে, ওই যে মাটি দিয়ে নিকায় না, নাতা দেয়, তখন ওই কোরআনটা আছে, সে মাসিক অবস্থায় আছে, কি করবে বেচারি, একটা লোককে ডাকতে হয়, হ্যাঁ আমার এটা সরিয়ে দেওয়া হয়েছে, কোনো প্রয়োজন নেই। তাতে আবার আমাদের দেশে কোরআন কাপড় দিয়ে জড়ানো থাকে অথবা বাক্সে রাখা থাকে, সুটকেস বাক্সে, ছোট ছোট বাক্সে রাখা থাকে, কিংবা রেহেল, রেহেল বুঝুন তো, এই যে হ্যাঁ কাঠের রেহেল, রেহেলের ওপরে থাকে, তারপরে রেহেল ধরে সরাতে পারবেন। কিন্তু আমাদের দেশে মেয়েরা আবার বেশি ভয় করে যে না কোরআন ছোঁয়াই যাবে না অপবিত্র অবস্থায়, হ্যাঁ কিন্তু কোরআন মানে না, ওই যে ওরা স্বামীর নাম মুখে নেয় না কিন্তু স্বামীকে মানে না, তাই না, স্বামীকে মানে না কিন্তু স্বামীর মুখ নাম মুখে নেবে না, মনে আছে গল্পটা, ওই একটা মেয়ে না বলবে না, বড় স্বামীর নাম মুখে উচ্চারণ নেওয়া যায় যে না, কিন্তু কথা বললে শুনবে না, স্বামীর কথা মানবে না। যে একটা মেয়ে নামাজে সালাম ফিরত, ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া খোকনের বাপ, তো একজন শুনলো, হা গো তুমি আসসালাম এ কোথা পেলে, এরকম সালাম কোথা পেলে, আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলতে হয় কিনা, তো বলছে ওয়া খোকনের বাপ, তো বলছি তুমি এরকম কেন বলছো, বলছে আমি খোকনের বাপের নাম ওয়াই না, তাতে আমি আমি বলছি না, বুঝতে পারছি, খোকনের বাপের নাম কি রহমতুল্লাহ, তোর আর নামটা নেবে না মুখে, কারণ এত সম্মান দেয় স্বামীকে, কিন্তু সেই স্বামী যখন বলে এক গ্লাস পানি দেয়, দেখতে পাচ্ছ না আমি রান্না করছি, আমার কোলে ছেলে রয়েছে, তুমি ঢেলে খেতে পাচ্ছ না, হ্যাঁ এদিকে নেই আর ওদিকে আছে, কোরআন ছোবে না, ওরই সর্বনাশ, বিশাল জিনিস, কিন্তু সেই কোরআনে যা আছে তা মানবে না। অনেক সময় সেই মহিলা পর্দা করে না, বেপর্দায় মাথা খুলে এখানে সেখানে যায়, কিন্তু মাসিক অবস্থায় দেখবেন কোরআন ছুটছে না, মানে এত মানা মানে, এরকম আছে না নেই, তো এগুলো হচ্ছে একতরফা মানা। মোট কথা, কোরআন যদি স্পর্শ করতেই হয় তাহলে আপনি একটা কোনো মানে যাকে বলে আবরণ দিয়ে আপনি স্পর্শ করবেন, যেমন কাপড়, জুজদান, জুজদান কাকে বলে জানেন, জুজদান আমাদের দেশে বলে যে কাপড়টা দিয়ে কোরআন জড়ানো থাকে, এখানে সাধারণত কিস করা থাকে, থলের মতো করা থাকে, দিয়ে তারপর সুতো বানা থাকে, একটা দড়ি বানা থাকে, দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে প্যাকেট, পকেটের মতো, প্যাকেটের মতো, তারপরে এইভাবে জড়িয়ে দেয়, এটাকে জুজদান বলা হয়। যাই হোক, জুজদান, রেহেল বা ছোট বাক্সে কোরআন রেখে অপবিত্র ব্যক্তি সরাসরি হাত না লাগিয়ে তা বহন করতে পারে। পক্ষান্তরে অপবিত্র অবস্থায় কোরআনের ক্যাসেট বা সিডি, মোবাইল সরাসরি স্পর্শ করা সমস্যা আছে, এই যে মোবাইল যদি কোরআন থাকে তাই মোবাইলের স্পর্শ করলে সমস্যা আছে, ভিতরে মেমোরিতে আছে, টয়লেট ঢোকাও যায়, কারণ আপনি তো হাফেজ সাহেবদের মাথায় জানেন তো কত বড় মেমোরি আছে, গোটা কোরআনটা একবার স্টার্ট দিলেই তখন শুরু হয়ে যাবে, তারা কি যাবে না বাথরুমে, তাহলে অতএব এতে সমস্যা নাই, যে যদি সিডিতে থাকে কিংবা মেমোরিতে থাকে তাহলে আর তাবিজের ভিতরে যেটা থাকে, তাবিজে লেখা থাকে, তাবিজে সেটা লেখা থাকে, সেটা মেমোরি না, সেটা কাগজ থাকে, কাগজটা হাতে বানা থাকে, গলায় ঝুলানো থাকে, আর তা নিয়ে টয়লেটে গেলে কোরআনের অবমাননা হয়, অপমান হয়, এই জন্য বলা হয়েছে যে আল্লাহর নাম নিয়ে টয়লেটে যেও না, এই জন্য কোরআনের আয়াত এতই আমাদের সম্মান বা সম্মানীয়, তাজিমযোগ্য, ওয়ামাইয়াযযিম শায়ায়িরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর প্রতীককে সম্মান দেবে, কোরআন আল্লাহর প্রতীক না, কাবা আল্লাহর প্রতীক না, তো এই আল্লাহর প্রতীক সমূহকে যে সম্মান দেবে সেটা কিসের পরিচয়? হৃদয়ের তাকওয়ার পরিচয়। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদেরকে। ব্যাস, এবারে তাহলে বোঝা গেল যে মোবাইল স্পর্শ করা যাবে, সমস্যা নেই। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, তাহলে মোবাইলে যে আয়াত থাকে এভাবে সরানো যাবে কিনা, আয়াতের উপরে হাত দেওয়া যাবে কিনা? তো আমরা বলি যে সাইড থেকে এভাবে সরাবেন, সরাসরি আয়াতে হাত দেবেন না। আপনি যদি না পাকে থাকেন, সরাসরি আয়াতে হাত না দিয়ে সাইড থেকে সরাবেন। বিনা উজুতে কোরআন পড়া যাবে, তাই না? কিন্তু স্পর্শ করার কথা এখানে বলা হচ্ছে। ব্যাস, তারপরে চলুন। যেমন পবিত্র ব্যক্তির পকেটে কোরআন রাখা বৈধ, আপনি যদি পবিত্র থাকেন তো কোরআন রাখতে পারেন, অবশ্য তা পকেটে রেখে পেশাব পায়খানা করা বা বাথরুম বা অপবিত্র জায়গায় প্রবেশ করা বৈধ নয়, যেহেতু তাতে আল্লাহর কিতাবের সম্মানহানি হয়। দরকার হলে কোরআন বাইরে কোনো পবিত্র জায়গায় রেখে পেশাব পায়খানা করতে হবে। অবশ্য চুরি হয়ে যাওয়ার ভয় হলে নিরুপায় অবস্থায় তখন কি করবেন? তখন আপনার সঙ্গে উপায় নেই, নিরুপায় হলে সেটা আলাদা কথা। পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত যখন করবেন পবিত্র অবস্থায় করুন। যে নাপাকিতে গোসলের প্রয়োজন সে নাপাকি অবস্থায় কোরআন তেলাওয়াত মুখস্থ পড়া অথবা কোরআন স্পর্শ করে না করে দূরে রেখে দেখে পড়া বৈধ নয়। কোন অপবিত্রতায় গোসল ফরজ? মিলনের ক্ষেত্রে, তাতে বীর্যপাত না হলেও, মিলন যদি হয় বীর্যপাত না হলেও গোসল ফরজ। আর যদি বীর্যপাত হয়, মিলন না হলেও যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ, ঠিক? আর মহিলাদের মাসিক হলে অথবা বাচ্চা প্রসব হওয়ার পর যে রক্তস্রাব আছে তাহলে পরে কি হয়? গোসল ফরজ। সেই সেই অবস্থাতে কোরআন স্পর্শ তো করাই যাবে না, বরং পড়াও যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় নাপাকির অবস্থা ছাড়া অন্যান্য অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়াতেন। বড় নাপাকি তাহলে কোনটা হলো? যে নাপাকিতে গোসল করতে হয়। আর ছোট নাপাকি কাকে বলে? যে নাপাকিতে উজু করতে হয়, যেমন পেশাব করলেন, পায়খানা করলেন ইত্যাদি, বা হাওয়া খারিজ হল। অবশ্য যে নাপাকিতে গোসলের দরকার হয় না বরং কেবল উজুর দরকার হয়, সে নাপাকি অবস্থায় কোরআন মুখস্থ পড়া যায়, সমস্যা নেই। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাহাজ্জুদ নামাজের জন্য উঠে সূরা আলে ইমরানের শেষের দশটি আয়াত পাঠ করার পর উজু করেছেন, তাহাজ্জুদ পড়তে উঠে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফি লাইল পড়ে তারপরে উজু করেন। তার মানে কি? তিনি উজু অবস্থায় ছিলেন না, ঘুমিয়েছিলেন, তারপরে তিনি আয়াত পাঠ করে, তাহলে বিনা উজু দিয়ে পাঠ করা যায়। একদা উমর রাদিয়াল্লাহু আনহু এক সম্প্রদায়ের নিকট এলেন, তখন তারা কোরআন পড়ছিল। সেখান থেকে তিনি পেশাব অথবা পায়খানার প্রয়োজনে গেলেন এবং কোরআন পড়তে পড়তে ফিরে এলেন। তা দেখে এক ব্যক্তি তার উদ্দেশ্যে বলল, হে আমিরুল মুমিনিন, ওযু না করেই আপনি কোরআন পাঠ করছেন? তার এ কথা শুনে তিনি বললেন, তোমাকে এ ফতোয়া কে দিয়েছে যে বিনা ওযুতে কোরআন পড়া যাবে না? ঝুটা নবী মুসাইলিমা নাকি? ঝুটা নবী মুসাইলিমা ফতোয়া দিয়েছে, তার মানে কি? যে ওযু অবস্থা না থাকলেও কোরআন পড়া যায়। অবশ্য ওযু অবস্থাতে কোরআন মুখস্থ পড়া উত্তম। আপনার উত্তম হল কি? যে আপনি উজু করেন তারপরে পড়েন, সুযোগ ও সুবিধা অনুযায়ী কোরআন মুখস্থ অথবা দেখে পড়া যায়। তবে দেখে পড়া উত্তম, যেমন একবার আগে আমরা বলেছি যে যে চায় যে আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসুক, তাহলে সে কি করুক? সে যেন কোরআন দেখে পড়ুক। অনুরূপ যার কোরআন আছে সে হাফেজ হলেও মাঝে মাঝে তা দেখে পড়া দরকার। আমি হাফেজ অথবা আমার আর দেখার দরকার নেই, কোরআন স্পর্শই করবে না, তা না, দেখে দেখো অনেক সময় আপনি পড়ুন, এতে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত রয়েছে। ঋতুমতী মহিলা মাসিক ও প্রসবোত্তর খুন জারি থাকাকালে প্রয়োজনে কোরআন মুখস্থ পড়তে পারে। এটা কেমন কথা? মনে করুন ছাত্রী অথবা টিচার, ছাত্রী অথবা শিক্ষিকা, সে মাদ্রাসায় পড়ায়। এখন মাদ্রাসায় পড়ালে তাকে কোরআন কোরআনের দাস দিতে হবে না? হবে না। অতএব সে নাপাকে আছে, তার পিরিয়ডে আছে, সে সেক্ষেত্রে সে পড়াতে পারে না ছুঁয়ে না স্পর্শ করে, এভাবে খুলে দূর থেকে দেখে কিংবা মুখস্থ থাকলে পড়তে পারে। তেমনি ছাত্রী যে স্টুডেন্ট যে সে বেচারি মাসিক হয়েছে স্কুলে বা কলেজে এসেছে তাকে কোরআনের দর্শ পড়তে হবে নিতে হবে তাহলে তাকে বাধ্য হয়ে কি করতে হবে কোরআন পড়তে হবে এখানে জায়েজ বলা হয়েছে যেহেতু তা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোন হাদিস প্রমাণিত নেই যে মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না এমন কোন সহি হাদিস নেই এ হচ্ছে ওলামাদের ফতোয়া যাই হোক আল্লাহর বাণী তেলাওয়াতের পূর্বে দাঁত মেজে মুখ ধুয়ে নেওয়া উত্তম আল্লাহর বাণী যখন পড়বেন তখন আপনার মুখ থেকে যেন কোন প্রকারের গন্ধ না থাকে সিগারেট খেয়ে মাফি মুশকিল কাঁচা পেঁয়াজ খেয়ে কিংবা বাসি মুখে কোরআন পড়বেন না সিগারেট ফিগারেট খেয়ে পান খেয়ে তো মুখে সুগন্ধ হয় তাই না গোপাল জর্দা কি নাম কি সুরতি বাবা জর্দা বিভিন্ন রকমের জর্দা আছে আর সেই জর্দা খেয়ে বলে কি সুগন্ধ বের হয় কিন্তু সুগন্ধ দেওয়া হয়েছে আসলে জিনিসটা কি জিনিসটা তো হারাম আপনি হারাম খেতে খেতে কোরআন পড়বেন হারাম খেতে খেতে কোরআন পড়বেন তেমনি বিড়ি সিগারেট খেয়ে কোরআন পড়ায় মুখের গন্ধ থাকে মুখের গন্ধ বিড়ি সিগারেট হালাল না হারাম সে কথা আপনারা জানেন বিড়ি সিগারেট পায়খানা ঘরে খাওয়া যায় কিন্তু মসজিদে খাওয়া যায় না এটা আপনারাই জানেন তাহলে যে জিনিস পায়খানা ঘরে খাওয়া যায় সেই জিনিস কেমন আর যে জিনিস মসজিদে খাওয়া যায় না সেই জিনিস কেমন হুজুরা জর্দা খায় ওটাও হারাম তো ওদের সুগন্ধ আছে বলে খায় সমাজে এটা প্রচলিত কিন্তু ওটাও হারাম যারা ধূমপান করে তারা কেবল ওই জিনিস যে জিনিস হারাম সেই জিনিসের ধোঁয়াটা পান করে তাই না আর হুজুররা আসলে নকলে সব চিবিয়ে চিবিয়ে তার সবকিছু সার মজ্জা অস্থি সব চিবিয়ে খায় এবং পেটে দেয় বুঝতে পারলেন এই জন্য হুজুরে বলে মাকরু যাতে করে বিড়ি সিগারেট হারাম বললে ওদেরকে আবার ফতোয়া দিয়ে বলবে তা হারাম তাই না এই জন্য হালকা করে বলে মাকরু কেন না স্পষ্ট দলিল নেই ভাই স্পষ্ট দলিল না থাকলে অস্পষ্ট দলিল যদি থাকে তো মোমেনের কি উচিত না মেনে নেওয়া বহু বিভিন্ন রকমের দলিল আছে আপনি আমার বই আদর্শ পরিবার ও পরিবেশ আর রমজান স্বাগতম এই দুটো বই আপনি দেখতে পারেন যে বিড়ি সিগারেট হারাম তার দলিল কি যার মুখে গন্ধ আছে হারিসে দাঁত বলে তারপরে কি কি তার উচিত হল নামাজ পড়তে যাওয়ার আগে বা কোরআন পড়ার আগে আজকাল মাশাআল্লাহ বহু রকমের জিনিস আছে বা খাক আছে তারপরে আপনার স্প্রে যাকে বলে তারপরে পেস্ট আছে আপনার কি বলো ওটাকে বহু রকমের জিনিস এখন মাজন আছে মাজন সেই মাজন আপনি মেজে নিয়ে মুখটাকে পরিষ্কার করবেন তাই না গোল গোরাকু এসব মেজে মুখটাকে পরিষ্কার করবেন নাকি গোল গোরাকু মারা যাবে গোল গোরাকু চিনেন আপনারা দাঁতের মাজন এক প্রকার যে দাঁতের মাজন হচ্ছে এক প্রকার তামাক দ্রব্য গোল গোরাকো আর গোল গোরাকো দেখবেন বেশি ব্যবহার করে কারা বেশি ব্যবহার করে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্র বা আলেমরা হুজুর মুদাররেস মানুষ ছাত্রের কাছে বলছে নেড়ে নেড়ে গুল নিয়ে নামাজের আগে উজু করবে গুল দিয়ে মেজে বুঝছেন ফতোয়া আবার কেউ কেউ ফতোয়া দিয়েছে যে গুল করলে রোজা ভাঙবে না আরে রোজা ভাঙুক আর না ভাঙুক আমরা তো বলি যে বিড়ি সিগারেট খেলে উজু ভাঙবে না তো উজু না ভাঙুক কিন্তু হারাম জিনিস তো তোমার রোজা না ভাঙলো কিন্তু জিনিসটা কি তুমি ব্যবহার করছো তাই না মোট কথা হল যে মাজন যেটাতে সুগন্ধ আছে যেমন আপনার টুথপেস্ট বলা হয় তারপরে টুথ কি বলো ওটাকে যেটা টিউবে পাওয়া যায় ওই যে কলগেট টলগেট যেগুলো আছে যেগুলো পাওয়া যায় দাঁত পরিষ্কার করার জন্য টুট পাউডার আছে টুথপেস্ট আছে যেগুলো সুগন্ধ এবং দাঁত পরিষ্কার হয় সুগন্ধ নিয়ে আসে সেই জিনিস ব্যবহার করে আপনি নামাজ পড়তে যান অথবা কোরআন পড়ুন মুখের দুর্গন্ধ নিয়ে আপনি কোরআন পড়বেন না তার কারণ আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোরআন যখন মানুষ পড়ে ফেরিস্তা তখন বিশেষ করে নামাজে নামাজি যখন নামাজে কোরআন পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁতনের ব্যাপারে বলেছিলাম আমরা পরিচ্ছন্নতার ব্যাপারে যে দাঁতন করে মুখটাকে পরিষ্কার করে নাও আল্লাহর কোরআনের জন্য কেননা মুখ হল কোরআনের পথ যখন বান্দা কোরআন পড়ে তখন ফেরেশতা নিজের মুখকে বান্দার মুখে লাগিয়ে দেন, ফলে কোরআন যখনই বের হয় কোথায় যায়, ফেরেশতার পেটে। আল্লাহু আকবার, কোরআনের এত মর্যাদা, আর যারা কোরআন জানে, যারা কোরআন পড়ে, তাদের যে এত মর্যাদা তা বয়ান করে শেষ করা যায় না। ব্যাস, আল্লাহর কালাম পাঠের জন্য এটি একটি আদব, যাতে সবচেয়ে শ্রেষ্ঠ বাণীর সাথে আপনার মুখ থেকে দুর্গন্ধ নির্গত না হয়। দুর্গন্ধ যেমন মানুষ কষ্ট পায় দুর্গন্ধ থেকে, তেমনি ফেরেশতারাও কষ্ট পান। ফাইনাল মালাইকা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম, মানে আদম সন্তান যাতে কষ্ট পায়, ফেরেশতাও তাতে কষ্ট পান। সুতরাং ফেরেশতাকে কষ্ট দেওয়া হবে, আর যদি আপনি নামাজ পড়তে যান মসজিদে, পাশের মুসল্লিদেরকে কষ্ট দেওয়া হবে। এই জন্যই সর্বপ্রকার দুর্গন্ধ, বিদেশি গাড়িটি হোক বা আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে প্রকৃতিগতভাবে, তাও আপনাকে দূর করে আসতে হবে। তারপর আপনারা জানেন, কাঁচা পেঁয়াজ রসুনকে মসজিদে আসতে মানা, কি জন্য মানা? যেহেতু মুখে দুর্গন্ধ হয়, তাহলে বিড়ি সিগারেট খেয়ে কেন আপনি মসজিদে আসবেন, কেন কোরআন পড়বেন? কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন এবং আল্লাহর নাম নিয়ে শুরু করুন। কি বলতে হবে কোরআন পড়ার আগে? কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুরু হলো পাঠ, পাঠ শুরু হলে তখন, এখন আপনি পড়ছেন, পড়তে পড়তে যদি আপনার কোরআন খুললেন, এটা হচ্ছে যে আপনার পাঠ শুরু আবার সুরার শুরু, তাহলে ডবল ভাবে বিসমিল্লাহ বলা আপনার তাকিদ হয়ে যায় যে আপনি সুরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহ আপনাকে বলতে হবে। তবে হ্যাঁ, সুরা তওবা শুরুতে বিসমিল্লাহ নেই, কারণ কি? যেহেতু সুরা তওবাতে বলা হয় বেশিরভাগ মোনাফেকদের কথা আলোচনা হয়েছে, অথবা এর আগে যে সুরা আছে, কোন সুরা আছে হাবে সাহেব? সুরা তওবার আগে সুরা আনাম না আনফাল? আনফাল, সুরা আনফাল এবং সুরা তওবার বিষয়বস্তু একই, এই জন্য মাঝে বিসমিল্লাহ রাখা হয়নি। আর এক সুরা যেটা, যেখানে দুটো বিসমিল্লাহ আছে, সেখানে কোরআনের জন্য না, সেখানে সুলাইমান আলাইহিস সালামের চিঠি লেখার জন্য বিসমিল্লাহ আছে, তাই না? এই জন্য প্রশ্ন হয়, মানে কুইজে, কোরআনে কটা সুরা আছে? কোরআনে কয়টা সুরা মোট? হ্যাঁ, 114টা। কোরআনে বিসমিল্লাহ কয়টা? এটাও এক বলে যে কোন সুরা বিসমিল্লাহ কোন সুরা, কিন্তু এটা হচ্ছে, দেখেন যে কোরআনে সুরা কয়টা বলবে? 114টা। এবার যদি জিজ্ঞেস করে কোরআনে বিসমিল্লাহ কয়টা? 113টা, কারণ সুরা তওবাতে বিসমিল্লাহ নিয়ে জানবে, তাই না? কিন্তু যে জানে যে সুরার নাম লে দুটো বিসমিল্লাহ আছে, সে কিন্তু বলবে 114টা। তখন পুরো আবার পাল্টা প্রশ্ন হবে যে সুরা তওবাতে বিসমিল্লাহ নাই, তখন বলবে সুরার নাম লে দুটো বিসমিল্লাহ আছে, তবে সেটা সুরার শুরু ব্যাপার না, সেটা হচ্ছে কি, সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন কাকে? রানী বিলকিসকে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য চিঠি লেখার সময় কি লিখতে হয়? অনেকে বলে হুজুর এইসব কাফেরদের হাত দিয়ে ডাক যায়, এই জন্য 786 লিখতে হয়, বিসমিহি তাআলা লিখতে হয় না, বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে লিখেছেন, তাই না? কাফের দেখে চিঠি দেন আল্লাহ নবী? অতএব তিনি যখন রোম সম্রাটের কাছে, ফারস্য সম্রাটদের কাছে চিঠি লিখেছেন, তিনিও লিখেছেন বিসমিল্লাহ রহমান রহিম, কাফেরদের কাছে না। বিসমিল্লাহ লেখাতে সমস্যা নেই, যেমন নাপাক অবস্থায় বিসমিল্লাহ পড়া যায়, তাই না? আল্লাহর জিকির নাপাক অবস্থাতেও করা যায়, বিসমিল্লাহ রহমান রহিম বলা যায়। শয়তান চায় না যে আপনি আল্লাহর বাণী পাঠ করুন, চাইবে নাকি শয়তান? কোনদিন চাইবে না। এই জন্য দেখবেন মাদ্রাসায় যারা পড়তে যায়, হাফেজ বলুন আর আলেমি যারা পড়তে যায়, অনেকে বলে হুজুর এরা মাদ্রাসা ছাড়ার পর বড় শয়তান হয়ে যায়। আপনারা দেখবেন যে এক ছেলে মাদ্রাসায় পড়েছে, তারপরে সে নামাজ পড়ে না, বরং সে আরো অনেক কিছু করে। কেন? আপনি জেনে রাখবেন, একবার একজন ইহুদি বলছিল যে আমরা নামাজ পড়ি, আমাদের কোনো ওয়াসওয়াসা হয় না, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় না। তো সাহাবী কি বলেছিলেন? যে মরা জিনিসকে জবাই করার কি দরকার আছে? মরাকে জবাই করার কোন প্রয়োজন আছে? সে তো এমনি মরা, তোমরা তোমাদের তোমাদের এমনিতেই ইসলাম ছাড়া ওয়াসওয়াসার মধ্যে তোমাদেরকে ওয়াসওয়াসা শয়তান কেন দেবে? কাকে ওয়াসওয়াসা দেবে? মোমিন মুসলমানকে না ওয়াসওয়াসা দেবে? সে ইন্নামা ইয়াদউ হিজবাহু তার মানে সে তো ডাক দিচ্ছে, আহ্বান করছে কি জন্য? নিজে দল ভারী করার জন্য। আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিল না সেই দিনেই, যেদিনে আদমের সঙ্গে শত্রুতা হয়ে যায় সেই দিনেই শয়তান ওয়াদা নিয়েছে যে আমি এই এই যার জন্য আমি আমি অভিশপ্ত হলাম তার সন্তানদেরকে আমি ছাড়ব না, সামনে থেকে পেছনে থেকে ডাইনে থেকে বামে থেকে উপর থেকে নিচের থেকে যেভাবে পারব আমি কি করব ভ্রষ্ট করে ছাড়ব। আর আল্লাহ বলছেন ঠিক আছে যাও, কিন্তু আমার কিন্তু কিন্তু আমার খাঁটি বান্দাকে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বললেই খালাস। এই জন্য সাহাবি বলছেন এ রাসূলুল্লাহ নামাজে আমার ওয়াসওয়াসা হয়, বহু কথা মনে পড়ে। আর শয়তান ওয়াসওয়াসা দেয় না, নামাজে এসে শয়তান ওয়াসওয়াসা দেয়, বলে এটা যেটা মনে থাকে না সেটাও মনে করিয়ে দেয়। তারপরে তো আমি কি করি, তো বলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়ো আর বাম দিকে হালকা থুতু মারো। শয়তানকে থুতু মারলে দেখবে তারপরে তোমার, সাহাবি বলছেন যে আমি করে করলাম, কিছুদিনের মধ্যে আমার ওয়াসওয়াসা চলে গেল। শয়তান কোনদিন চাইবে না আপনি আল্লাহর কোরআন পাঠ করুন, শয়তান আপনার মনকে দূরে সরিয়ে নিয়ে যাবে। নামাজ নামাজ পড়ার সময় শয়তান থেকে পানা চাইতে হয় না? হয় না। কারণ ওই যে শয়তান আজান হলে পাততে পাততে পালায়, আবার আজান শেষ হয়ে গেলে আবার চলে আসে, আবার একামত হলে আবার পালায়, একামত বন্ধ হলে আবার চলে আসে। মুসল্লির মনে তখন উজকুর কাজা উজকুর কাজা, এটা মনে করো ওটা মনে করো। এই জন্য আপনারা শুনেছেন ওই যে একজন একবার আসরের নামাজে চার রাকাত নামাজ পড়লো ইমাম সাহেব না তিন রাকাত, তর্ক হলো তো ইমাম সাহেব দ্বন্দ্বে, তো মুসল্লিদের মধ্যেই মানে মতভেদ, যে কেউ বলে না চার রাকাত হয়েছে, কেউ বলে না তিন রাকাত হয়েছে। তো একজন বলছে আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ তিন রাকাত হয়েছে। বলে কি করে জানলে তুমি? বলছে আমার চারটে দোকান, চারটে দোকানে আমি হিসাব করি চার রাকাত নামাজে, তো আমার তিনটে দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব বাকি, তার মানে গ্যারান্টি নামাজ ক রাকাত হয়েছে তিন রাকাত হয়েছে। বুঝতে পাচ্ছেন? আপনি দেখবেন, খেয়াল করে আপনি দেখবেন যে নামাজের যে কথা আপনার মনে ছিল না, মনে করতে পারছেন না, নামাজে দাঁড়িয়েই দেখবেন মনে পড়ছে, তাই না? ইমাম আবু হানিফার ব্যাপারে যে মানে কথায় কথা বেরিয়ে, যেগুলো আপনারা শুনেছেন অনেক সময়ে, যারা নতুন ভাই তারা শুনেননি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে যে এক লোক এলো এসে বলছে ইমাম সাহেব আমি সফরে গেছিলাম, যাই হোক হজে কিংবা ব্যবসাতে, কিন্তু আমি আমার বাড়ির বাগানে এক জায়গাতে স্বর্ণমোহর লুকিয়ে রেখে গেছিলাম, মানে তখন তো ব্যাংক ছিল না, গোপন রেখে গেছিলাম, তো এখন আমি খুঁজে পাচ্ছি না। শুনেছেন গল্পটা? এখন আমি খুঁজে পাচ্ছি না। তো ইমাম সাহেব কি বললেন, তুমি আজকে সারারাত নামাজ পড়ো। হুজুর এর সঙ্গে তুমি যা বলছি শোনো, তারপরে কাল সকালে আমাকে খবর দিও। ও গে বেচারি এসার নামাজ পড়ে, তারপরে হুজুর যখন বলেছেন তখন দেখি নামাজ পড়ে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, দু রাকাত শেষও হয়নি আর মনে পড়ে গেছে অমক জায়গাতে আমি কেন। বলছে হুজুর এত সুন্দর প্রেসক্রিপশন তো আমি পেয়ে গেছি, নামাজ পড়েছিলে? বলে জি নাম, হ্যাঁ জানতাম শয়তান তোমাকে নামাজ পড়তে দেবে না, অসম্ভব, কারণ শয়তান দেখছি যদি মনে না পড়ায় সারারাত নামাজ পড়বে, আর সারারাত নামাজ পড়লে শয়তানের ক্ষতি হবে, তাই না? দেখছেন, শয়তান যদি কোনো উপকার করে, যদি কোনো উপকার করে জানবেন সে বড় ক্ষতি করছে, তাই না? ছোট বাচ্চাদেরকে দেখবেন অনেক সময় ছোট বাচ্চার হাতে একশো টাকার নোট থাকে, আর আপনি যদি বিশখানা পাঁচ টাকার নোট নিয়ে বলেন যে আমাকে একটা দাও তুমি বিশখানা নাও, তাই না? তো ছোট বাচ্চা ভাববে তাহলে আমাকে বেশি দিচ্ছে, কিংবা যদি কমই দেওয়া হয় মনে করুন বিশটা না দশটা দিল, দশটা দিল তো একটার বদলে দশটা বেশি না, ছোট বাচ্চা মনে করে আমি একটার বদলে দশটা পাচ্ছি তো ভালো জিনিস, কিন্তু সে উপকারটা করছে কার জন্য? দশটা দিচ্ছে কি জন্য? দশটা নিজের জন্য দিচ্ছে না ওকে ঠকাবার জন্য দিচ্ছে। ঠিক শয়তান যদি কোনো উপকার করে আপনার হারানো জিনিস মনে করিয়ে দিল, কিন্তু বড় সর্বনাশ করে দিল, কি আপনার নামাজটাকে নষ্ট করে দিল। কোরআন পড়ার ক্ষেত্রেও আপনি দেখবেন, আপনি দেখবেন আপনার ঘুম আসছে না, আপনার ঘুম আসছে না, তখন আপনি কোরআন পড়তে শুরু করুন, দেখবেন ঠিক ঘুম চলে আসছে। অনেক ভাই আমাকে বলেন, অনেক ভাই বলেন যে হুজুরে অন্য বই পড়ি, উপন্যাস টুপন্যাস পড়ি, কিন্তু কোরআন পড়তে গেলে হবেই, এগুলো হবেই। তেমনি নামাজের সময়ে, কোরআন পড়ার সময়ে শয়তান চায়। এই জন্য নামাজের সময় বিশেষ করে শয়তান ওয়াসওয়াসা দেয় আর আপনার ওই জায়গাতে গিয়ে এমন ওয়াসওয়াসা দেয়, খালি মনে হয় যে হাওয়া খারিজ হয়ে যাচ্ছে, খালি মনে হয় হাওয়া খারিজ হয়ে যাচ্ছে। এই জন্য নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ার আগে কি পড়তে হয়? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তিনটি জিনিস থেকে পানা চাইতে হয়। বুঝতে পাচ্ছেন? আউযু বিল্লাহ, যাই না এই দোয়া কেউ পড়েন কিনা, পড়েন আপনারা? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, পড়েন? জানি না কারো মুখস্থ আছে কিনা। তার মানে আমি শয়তান থেকে পানা চাচ্ছি, কার কাছে? সামিউল আলিম, আল্লাহর কাছে। শয়তান থেকে পানা চাচ্ছি, কিসের শয়তান? হামজ মানে খোঁচা দেয়, আর নাফখ, নাফস মানে হচ্ছে ফুঁ দেয়। এমন ফুঁ দেবে আপনার ওই জায়গাতে যেখান থেকে হাওয়া খারিজ হয়, মনে হবে যেন হাওয়া খারিজ হয়ে গেল। কেন, কি জন্য? যাতে আপনার নামাজটাকে বরবাদ করে দেয়, ওইখানে আপনার মন পড়ে থাকে, আরে হাওয়া বেরোল না বেরোল না, হাওয়া বেরোল না বেরোল না, এরকম হয়ে কি হয়, আপনার নামাজটাই বরবাদ হয়ে যায়, মনোযোগ চলে যায়, আর আপনার নামাজের বারোটা বাজিয়ে দেয় শয়তান। এই জন্য শুরুতেই কি বলতে হয়? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কি বললাম, যে নামাজের আগে যেমন বলতে হয়, নামাজের ভেতরে যেমন বলতে হয়, নামাজের ভেতরে আসলেই কোরআন পড়ার জন্য বলতে হয়, তাই না? তারপরে আপনি কি পড়েন? সূরা ফাতিহা পড়েন, হয়তো সূরা ফাতিহার আগে কি বলতে হবে? আর দ্বিতীয় রাকাতে যখন উঠবেন তখন কি আউযু বিল্লাহ বলতে হবে? না, কারণ আপনি শুরুতে বলেছেন। এখন কোরআন পাঠ করলে সে আপনার মনকে অন্য স্থানে ফিরিয়ে নিয়ে যেতে চায়, শয়তান চেষ্টা করে অন্য জায়গায় নিয়ে যাবে, ফলে কোরআনে মনোযোগ থাকে না, অর্থ বুঝে পড়তে মন বসে না, অথবা পড়তে ভুল হয়ে যায়, কোরআন পড়তে পড়তে দেখবেন উল্টোপাল্টা হয়ে যায়, অনেক সময়ে কোরআন পড়তে ভুল হয়ে যায়। সেই জন্য মহান আল্লাহ নির্দেশ হল, ফাইজা কারাতাল কোরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। অতএব তেলাওয়াত শুরু করার পূর্বে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন পাঠ শুরু করুন। শুরু সুরা হতে পড়া আরম্ভ করলে বিসমিল্লাহ পড়ুন, অবশ্য মাঝ সুরা হতে পড়তে আরম্ভ করলে বিসমিল্লাহ নাও বলতে পারেন। মাঝখান থেকে যদি আপনি সুরার মাঝখান থেকে শুরু করেন তাহলে বিসমিল্লাহ নাও বলতে পারেন, কিন্তু বলা জরুরি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হচ্ছে জরুরি। এই হল আমাদের কোরআনের আজকে দাস, তারপরে আবার অন্যান্য কথা ইনশাআল্লাহ পরে বলবো, যে এরপর আর কি আদব আছে কোরআন পড়তে গিয়ে আর কি কি করতে হয়। তার মানে যেমন ধরুন সূরার প্রথম অংশ থেকে তেলাওয়াত করা ভালো না মাঝখান থেকে করা ভালো, ইত্যাদি ইত্যাদি আরো বহু কথা আছে। কোরআনের বিভিন্ন আদব আছে, কোরআন কিভাবে পড়বেন, বসে পড়া যাবে কি, শুয়ে পড়া যাবে কিনা, চলতে চলতে পড়া যাবে কিনা ইত্যাদি। তো আমাদেরকে কোরআনের সাথে আদব রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।